সেদিন রাত ধরে ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে ভাবনা তোর সেদিন রাত ধরে এলোমেলো মনটাকে কি করে কে আর রাখে কেন আমি এত করে তোকে চাই পারবো না কারণে বল এত উঁচা গান আমিও কি পেয়ে বসে তোর কাছে